আলহামদুলিল্লাহ أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله عز من قائل في محكم التنزيل أفرأيت إن متعناهم سنين ثم جاءهم ما كانوا يوعدون ما أغنى عنهم ما كانوا يمتعون وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي الأمين عليه أفضل الصلاة والتسليم لما سئل عن صيام يوم عاشوراء فقال أحتسب على الله أن يكفر السنة التي قبله رواه مسلم جابوتيو شكر الله رب العالمين الجنة جار بشيش مهرباني تي اسكي امرا صلاة الجمعة وبستيت هتي پرلم شاء الله رب العالمين دربار الهي تي زنه عشنك شكر আমরা পড়ি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক আপনার আমার নবী শেষ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিম ভাই সকল, 1438 হিজরির আজকে প্রথম জুমআ। এই জুমআয় আমরা আজকে কিছু বিষয় আলোচনা করব সংক্ষিপ্তাকারে। প্রথম খুতবায় হযরতে মূসা আলাইহিস সালাম এবং ফিরাউন এর মাঝে যে একটি ঘটনা ঘটেছিল তার এই সংক্ষিপ্ত একটি রূপ আমরা সংক্ষেপে তুলে ধরব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যোগে যোগে অসংখ্য অগণিত নবী রাসূলকে পাঠিয়ে দীন ইসলামের বাণীকে সমুচ্চ করেছেন, সর্বোচ্চ স্থান দিয়েছেন এবং মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এই যে সুযোগ করে দেন, একটি বছর চলে যায় আবার একটি বছর চলে আসে, এর মাঝে তারাই ফায়দা বা উপকার গ্রহণ করতে পারে যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়ার আশা পোষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের হিসাব নিকাশ করবেন এর কামনা বাসনা যারা করে তারাই তো আল্লাহকে ভয় করে এবং তাদের জন্যই এই আপনার আমার জীবনের সময়টা উপকার হয়ে থাকে। আমাদের মাস থেকে একটি বছর চলে গেল, নতুন বছরের সূচনা করলাম, আমরা আসুন তওবা ইস্তেগফারের মাধ্যমে একটি বছরকে বিদায় দিয়ে নতুন করে নিজেদের জীবনের খাতাটা শুরু করার চেষ্টা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন আমাদের সবাইকে দান করেন, বলুন আমিন। সম্মানিত বন্ধুগণ, দুনিয়ার আরাম আয়েস বড়ই ক্ষণস্থায়ী, দুনিয়ার এই বৃত্ত যা কিছু আপনার আমার মাঝে আছে মাত্র কয়েকদিনের জন্য, আর কিছুদিন পরেই এটা শেষ হয়ে যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, আফার আইতা ইম্মাতানাহুম সিনিন, তুমি কি লক্ষ্য করেছ, তুমি কি দেখেছ, আমি যদি তাদেরকে দীর্ঘকাল ভোগ বিলাসের সুযোগ করে দিতাম, সুম্মা জাআহুম মা কানু ইউআদুন, অতঃপর তাদেরকে যে বিষয়ে ওয়াদা করা হয়েছে তা যদি তাদের নিকটে এসে পড়ত, অর্থাৎ তাদেরকে যেই মৃত্যুর ওয়াদা করা হয়েছে অথবা তার পারিতোষিকের ওয়াদা করা হয়েছে এটা যদি আসতো, অনেক বছর আমি তাদেরকে সুযোগ করে দিয়েছি তারপরেও যদি এটা আসতো, মা আগনা আনহুম মা কানু ইয়ামাত্তাউন, তাহলে তাদের কাছে এই এটা আসার পর তাদের ভোগ বিলাসের জন্য যা কিছুই দেয়া হয়েছিল তা তাদের কোনোই উপকারে আসতো না যদি এটা সৎ কাজে তারা ব্যবহার না করত। সূরা আশ-শুআরার 205 থেকে 206 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটা উল্লেখ করেছেন। সম্মানিত বন্ধুগণ, তা আসুন, যুগে যুগে অসংখ্য দাম্ভিকরা এই সমাজে এসেছিল। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম মিশরের মাটিতে ফেরাউনকে ইসলামের দাওয়াত দিতেছিলেন, কিন্তু তার দাওয়াত তিনি কবুল না করে তাকে বিভিন্ন রকম নির্যাতন, অত্যাচার, অবিচার চালানো আরম্ভ করলেন। মূসা আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন যে আমি আমার এলাকা ছেড়ে অন্যত্র চলে যাই, হিজরত করার সিদ্ধান্ত নিলেন এবং মিশর ছেড়ে যাওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করলেন। তার সাথীদেরকে নিয়ে তিনি রাত্রের মধ্যে পথ পাড়ি দেওয়া আরম্ভ করলেন। এমন সময় তিনি রাস্তা ভুল করে সেই সমুদ্রের দিকে রওনা হয়েছেন এবং সমুদ্রের উপকূলে যায় উপস্থিত। এমনই সময় ফেরাউন খবর পেয়ে তার দলবল নিয়ে পিছনে ছুটছে। এদিকে মূসা আলাইহিস সালাতু সালামের সাথীরা তাকে বললেন, হে মূসা ইন্না মুদরাকুন, আমরা তো ধরা পড়ে যাচ্ছি, ব্যাপার কি? তিনি অভয় দিয়ে বলেছিলেন, খবরদার, আমাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কাল করেছি, আল্লাহ একটা ব্যবস্থাই করে দেবেন। এমনই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে তিনি আদেশ করলেন, হে মূসা, তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করো। আঘাত করার সাথে সাথে সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সমুদ্রে যখন রাস্তা হয়ে গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথীরা ওই রাস্তা দিয়ে পথ পাড়ি দিলেন অপর প্রান্তেও যে উপস্থিত। এদিকে ফেরাউন তার দলবল নিয়ে এসে দেখে যে এখানে অনেক লোকজনের সমাগম, মানে মূসা এই সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে ফেলেছে। তিনি ভাবলেন যে এত বিশাল জাদুকর, বড় একজন জাদুকর। তখন তিনি তাদের ওই সেনাদের সাথীদের বললেন, চলো আমরাও এই রাস্তা দিয়ে পার হব। এটা কি যে সে রাস্তা? অলৌকিক রাস্তা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আর রাস্তা হয়েছে। পথ পাড়ি দিতে যে মাস পথে যখন চলে গিয়েছে ফেরাউন তার দলবল, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের অলঙ্ঘনীয় বাণী সমুদ্রের পূর্তি হলো, হে সমুদ্রের পানি একাকার হয়ে যাও। সাথে সাথে বিশাল ঢেউ এসে তাদেরকে ওলট পালট করে দিয়ে তাদেরকে নিস্তেনাবুদ করে দিল এবং তারা পানিতে ডুবে ডুবে মারা যাচ্ছে, মারা গেল। এমনই সময় ফেরাউন, মূর্খ ফেরাউন, সে এই মুহূর্তে বাঁচার আকুতি নিয়ে বাঁচার জন্য বলে উঠল, আমি ওই আল্লাহর ওপর ইমান নিয়ে আসলাম যে আল্লাহর ওপর বানী ইসরাইল মূসা যায় যে আল্লাহর ওপর ইমান নিয়ে এসেছে তারই ওপর আমি ইমান নিয়ে আসলাম। এই আকুতি আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেহেতু শুনবেন না তার ওয়াদা, কারণ শেষ মুহূর্তে কেউ যদি আপনার হলকুমের মধ্যে কণ্ঠনালীতে মৃত্যু এসে যায় আর এই মুহূর্তে কেউ যদি ইমান নেয়, ওই ইমানের কোনো ফায়দা নেই। আর পশ্চিম আকাশে যখন সূর্য উঠবে তখন যে কেউ যদি তওবা করে তখন ওই তওবা কবুল হবে না। এই মুহূর্তে ফেরাউন যখন ইমানের কথা বলল তখন বলা হলো যে আল আন, এখন ইমান নিয়ে আসলে, এর আগে তো বিরোধিতাই করেছিলে, হ্যাঁ তুমি দাম্ভিকতা ভরে এমনকি বলেছিলে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, এই কথা বলে তুমি দাবি করেছিলে, এখন ইমানে তোমার কোনো ফায়দা নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন একটা শিক্ষার ব্যবস্থা করলেন। আল্লাহ বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। ঠিক আছে হে ফেরাউন, শেষ মুহূর্তের ইমান তোমার কোনো কাজে আসবে না, তবে শুনে রাখো, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোমার বডিটা, তোমার শরীরটা আজকে আমি বাঁচিয়ে দেব, লেতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তোমার পরবর্তী জামানার লোকেরা এসে তোমাকে দেখে তারা জ্ঞান অর্জন করতে পারে, তারা ইবরত হাসিল করতে পারে, তারা কিছু শিক্ষা নিতে পারে, তারা কিছু দীক্ষা নিতে পারে, যে এই লোকটি প্রভুত্ব দাবি করেছিল, সেই প্রভুত্ব দাবি করা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর বাঁচিয়ে রাখেননি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছেন, পানিতে ডুবে মেরে ফেলেছেন। ওই লোকটা এমন, এই লোকটা থেকে মানুষ যাতে শিক্ষা নিতে পারে, হে হে পৃথিবীর মানুষ, যত বড়ই তুমি শাসক হও না কেন, যত বড়ই তোমার দাম্ভিকতা হোক না কেন, যত বড়ই তোমার তেজ তেজ থাক না কেন, তোমার সব কিছু শেষ হয়ে যাবে, কোনো টিকবে না আল্লাহর কাছে, সব শেষ হয়ে যাবে। কাজেই দাম্ভিকতা ছেড়ে আল্লাহর দিকে চলে আসুন, এই থেকে আমাদের এটাই শিক্ষা নেওয়া দরকার। এই যে ঘটনাটি ঘটেছিল মূসা আলাইহিসসালাম, তিনি এই ফিরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন, এই দিনটি ছিল মহররম মাসের 10 তারিখ, আর এই তারিখটাকে বলা হয় আশুরা। এই মহররম মাসের 10 তারিখে এই ঘটনাটা ঘটেছিল, এই জন্য ফাসামা মূসা শুকরানলিল্লাহ, মূসা আলাইহিসসালাম আল্লাহর শুকর করার জন্য তিনি রোজা রেখেছিলেন, এবং এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, ওয়াজাদাল ইহুদ ইয়াসুমুনা ইয়াওমা আশুরা, সেখানে এসে দেখলেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখছে, তখন তিনি জিজ্ঞেস করলেন কেন তোমরা রোজা থাকো, তারা এই ঘটনা বলল যে এই দিনে মূসা আলাইহিস সালাম ফিরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন, তাই তো মূসা আলাইহিস সালাম রোজা ছিলেন, আমরাও রোজা থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো, নাহনু আওলা বি মূসা মিনকুম, তোমাদের সে মূসা আলাইহিসসালামের সুন্নাত মানার ব্যাপারে আমরা বেশি হকদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসামা ওয়া আমারা বিসিয়ামি, তিনি নিজেও রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার নির্দেশ করলেন। সহি মুসলিমে এই হাদিস বর্ণিত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রোজা রাখলেন, তবে যেহেতু ইহুদিদের সব কাজে, মুশরিকদের সব কাজে খ্রিস্টানদের কাজের সঙ্গে মুসলমানের কাজের কোনো মিল হবে না, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বললেন, যেটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, যে খালিফুল ইহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, বিসিয়ামিন ইয়াওমান ক্বাবলা ওয়া ইয়াওমান বাদা, একদিন আগে একদিন পরে আরেকটা রোজা মিলিয়ে নিয়ে ইহুদিদের বিরোধিতা করো। এই জন্য মূসা আলাইহিসসালাম যে একটা রোজা রেখেছিলেন, ইহুদিরা যেহেতু একটা রোজা রাখে, আমরা মুসলমানরা দুইটা রোজা রাখব, কমপক্ষে দুইটা, না হলে একটা রোজাও কেউ যদি রাখে জায়েজ, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রোজাই ছিলেন, আর সেটা মহররম মাসের 10 তারিখে। আর কেউ যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, আল্লাহ নবী বলেছেন, লাইন বাকীতু ইলা কাবিলিন লাসুমান্নাত তাসিআ, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 10 তারিখের সঙ্গে অবশ্যই 9 তারিখেও রোজা রাখব, এটা আকাঙ্ক্ষা করে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য 9 এবং 10 তারিখ রোজা রাখবেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলতেছে, ইউস্তাহসান, ভালো মনে করি যে কমপক্ষে 3টা যদি রোজা থাকে ভালো, সেটা হলো 9 তারিখ 10 তারিখ 11 তারিখ, না পারলে কমপক্ষে 9 এবং 10, তাও না পারলে 10 এবং 11, মানে 2টি, এটাও যদি সম্ভব না হয় 10 তারিখে কেউ যদি রোজা থাকে জায়েজ। আর সেটা হবে আগামী এই সোমবার হবে 9 তারিখ এবং মঙ্গলবার হবে 10 তারিখ, এই সোম এবং মঙ্গল এ দুটি রোজা। আর বাংলাদেশের লোকেরা একদিন পরেও যদি মঙ্গল এবং বুধবার রোজা থাকে তাও জায়েজ, কোনো সমস্যা নাই। আপনি 3টা রোজা থাকলে সোম মঙ্গল বুধ 3টা রোজা থাকবেন। সম্মানিত বন্ধুগণ, এই মহররম মাসে রোজা রাখার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে আশুরার রোজা সম্পর্কে বলেছেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফ্ফিরা সালাতাল মাদিয়া আও আইয়ুকাফ্ফিরা সালাতাল্লাতি ক্বাবলা, রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে কামনা করি কেউ যদি মহররম মাসে রোজা রাখে তাহলে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের আগের 1 বছরের গোনা, এমনকি বিশেষ করে সগিরা গোনা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ, আমরা সেই গোনা মাফ চাই না ভাই? ইনশাআল্লাহ আগামী সোমবার মঙ্গলবার রোজা থাকবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই তৌফিক দান করেন, আল্লাহর কাছে এই কামনা করছি। এবং আমরা এই মাসটায় পুরো মাসেই আপনি যদি নফল রোজাও বেশি রাখেন কোনো সমস্যা নাই, কারণ আর একটা হাদিস এসেছে, এটাও সহিহ মুসলিমে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে শ্রেষ্ঠতম রোজা হলো আল্লাহর মাস, এই মুহররম মাসে রোজা রাখা। আসুন আমরা এই সুন্নত পালন করার চেষ্টা করি এবং আমরা এই রোজা থাকব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনেই, এজন্যই রোজা। কিন্তু ইমাম হাসান হোসাইনের জন্য রোজা নাই, দ্বিতীয় খুতবায় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'ানি। محمد رسول الله.